أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي والنازعات غرقا شپت تحدير جارا نرمام بابي اتباطن کري والناشطات نشطا ابن جارا مردو بابي بندن مكتو کريا داي والسابحات سبحا ابن جارا تبرو گدت سنترن کري فالسابقات سبقا ابن جارا دروتو بگي اغرشر حاي فالمدبرات امرا اتپر جارا شاکل کرم نرباو کري يوم ترجف الراجفة شدين پرتم سنگا دھونے پرکم پتو کري بي تتبعها الرادفة وحاكي انشرن کري بي پاربطي سنگا دھونے قلوب يومئذ واجفة قطو ردائي شدين سنترست ہوئي بي أبصارها خاشعة وهذا الدرشتي بيتي بيهبالتين أطوهي بي يقولون أئنا لمردودون في الحافرة تهرى بالي أمركي پوروا بسته پرتبرتي توهي بي أئذا كنا عظاما نخرة گولي تو استيته پرينتو هوار پارو قالوا تلك إذا كرة خاسرة تهرى بالي تحاي جدي هاي تابت إياش هربنا شبتة برتن فإنما هي زجرة واحدة يهتو كبولك بكوت آواج فإذا هم بالساهرة تاكني مايداني وادر عبير بحاب هوي بي هل أتاك حديث موسى تمار نكوت موسى ربطان تو پوچيا چكي إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফিরআউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল فقال انا ربكم الاعلى আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক فاخذه الله نكال الاخره والاولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন ان في ذلك لعبره لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রয়েছে أأنتم أشد خلقا أم السماء بناها تمادر كي سرشتي كرا كتن تارو ناكاش سرشتي تيني يها نرمان كريا چن رفع سمكها فسواها تيني يها رچات كي شوچ كريا چن و شوبينست كريا چن وأغطش ليلها وأخرج ضحاها ار تيني يها راتري كي كريا چن اندو كرا چننو ابن پروكاش كريا چن يها رشوب جالو والارض بعد ذلك دحاها এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন اخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال ارساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন متاعا لكم ولانعامكم এই সমস্ত তোমাদের ও তোমাদের আনআমের ভোগের জন্য فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহা সংকট উপস্থিত হইবে يوم يتذكر الإنسان ما سعى মানুষ যাহা করিয়াছে তা সে সেই দিন স্মরণ করিবে وبرزت الجحيم لمن يرى এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য فأما من طغى অনন্তর সে সীমা লঙ্ঘন করে آثر الحياة الدنيا এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় فإن الجحيم هي المأوى জাহান্নামই হইবে তাহার আবাস